এমন একটা গায়ে যাবে কিনা তুমি, এমন একটা গায়ে যাবে কিনা তুমি, এমন একটা গায়ে যাবে কিনা তুমি, যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি, যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি, যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি, এমন একটা গায়ে যাবে কিনা তুমি, এমন একটা গায়ে যাবে কিনা তুমি, চক্ষু তোমার হইব শীতল যে দেখিরে চাও, নদীর বুকে দেখবে তুমি পালতোলা ওই নাও, চক্ষু তোমার হইব শীতল যে দেখিরে চাও, নদীর বুকে দেখবে তুমি পালতোলা ওই নাও, জল ছোঁয়া ওই স্নিগ্ধ বাতাস দেবে প্রাণটা জুড়ি, এমন একটা গায়ে যাবে কিনা তুমি, এমন একটা গায়ে যাবে কিনা তুমি, যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি, যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি, এমন একটা গায়ে যাবে কিনা তুমি, এমন একটা গায়ে যাবে কিনা তুমি, পুকুর ঝিলে দেখবে তুমি স্বচ্ছ জল রাশি, সবুজ গাছের ফাঁকে দেখবে সূর্যি মামার হাসি, পুকুর ঝিলে দেখবে তুমি স্বচ্ছ জল রাশি, সবুজ গাছের ফাঁকে দেখবে সূর্যি মামার হাসি, শিশির ভেজা দুর্বা ঘাসে দেবে তোমায় তুমি, এমন একটা গায়ে যাবে কিনা তুমি, এমন একটা গায়ে যাবে কিনা তুমি, যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি, যে গায়েতে আছে রে ভাই সবুজ ঘেরা ভূমি, এমন একটা গায়ে যাবে কিনা তুমি, এমন একটা গায়ে যাবে কিনা তুমি, এমন একটা গায়ে যাবে কিনা তুমি, এমন একটা গায়ে যাবে কিনা তুমি।